আমরা জেগেছি এক নৌকা ফেলা ভাঙতে বিভেদের বেড়ি, আমরা জেগেছি এক নৌকা ফেলা ভাঙতে বিভেদের বেড়ি, আমরা জেগেছি এক নৌকা ফেলা ভাঙতে বিভেদের বেড়ি, আমরা জেগেছি এই মধ্যরাতে, আমরা জেগেছি এই মধ্যরাতে তিমির মানি সাহেরি, আমরা জেগেছি এক নৌকা ফেলা ভাঙতে বিভেদের বেড়ি, আমরা জেগেছি এক নৌকা ফেলা ভাঙতে বিভেদের বেড়ি, মানি না সাদা কালো ভেদা ভেদ, মানি না ভাষার দ্বন্দ্ব বিভেদ, ও ও ও, মানি না সাদা কালো ভেদা ভেদ, মানি না ভাষার দ্বন্দ্ব বিভেদ, মানি না সাদা কালো ভেদা ভেদ, মানি না ভাষার দ্বন্দ্ব বিভেদ, সব মানুষের গান একই সুরে, সব মানুষের গান একই সুরে গাইতে এসেছি ঘর ছাড়ি, আমরা জেগেছি এক নৌকা ফেলা ভাঙতে বিভেদের বেড়ি, আমরা জেগেছি এক নৌকা ফেলা ভাঙতে বিভেদের বেড়ি, আমরা জেগেছি এই মধ্যরাতে, আমরা জেগেছি এই মধ্যরাতে তিমির মানি সাহেরি, আমরা জেগেছি এক নৌকা ফেলা ভাঙতে বিভেদের বেড়ি, আমরা জেগেছি এক নৌকা ফেলা ভাঙতে বিভেদের বেড়ি, হতাশার মাঝরাতে আশার আলো আমরা ছড়াই, দুঃখের খড়ায় পড়া হৃদয় মাঠে বৃষ্টি ঝরাই, হতাশার মাঝরাতে আশার আলো আমরা ছড়াই, দুঃখের খড়ায় পড়া হৃদয় মাঠে বৃষ্টি ঝরাই, আমরা খুলিব বন্ধ আগল, দুপায়ে দলিব বাধার শিকো, ও ও ও, আমরা খুলিব বন্ধ আগল, দুপায়ে দলিব বাধার শিকো, আমরা খুলিব বন্ধ আগল, দুপায়ে দলিব বাধার শিকো, আনতে শান্তি সাম্য ভেদ, আনতে শান্তি সাম্য ভেদ ন্যায়ের প্রাচীর মোড়া গড়ি, আমরা জেগেছি এক নৌকা ফেলা ভাঙতে বিভেদের বেড়ি, আমরা জেগেছি এক নৌকা ফেলা ভাঙতে বিভেদের বেড়ি, আমরা জেগেছি এই মধ্যরাতে, আমরা জেগেছি এই মধ্যরাতে তিমির মানি সাহেরি, আমরা জেগেছি এক নৌকা ফেলা ভাঙতে বিভেদের বেড়ি, আমরা জেগেছি এক নৌকা ফেলা ভাঙতে বিভেদের বেড়ি, আমরা জেগেছি এক নৌকা ফেলা ভাঙতে বিভেদের বেড়ি, আমরা জেগেছি এক নৌকা ফেলা ভাঙতে বিভেদের বেড়ি, আমরা জেগেছি এক নৌকা ফেলা ভাঙতে বিভেদ।